رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أربعينون أجا سيرة النبي صلى الله عليه وسلم دباع الشمائل المحمدية شروع جيبا مدسة نمبر الدرس أزياء الدرس مجي بتغري الرسول صلى الله عليه وسلم قيام الليل قتدي راتي أولياء عبادة قتدي يعني ركم بتا كسو أنرى المنتقطة والطرق خبر الله سير அல்ல யாரும் ஒன்றா வெக்குனர் தொகுப்பு தோக்கு ராஜ்ய ஒடியாரால் குறிவல்லா ராஜ்ய ஒடியாரால் ஹசன் ஹதராத குறிவல்லா ராஜ்ய ஒடியாரே ஆரா துரஹாத் சரஹாத் சரஹாத் அஷ்டரஹாத் நஹுலியாபாத் குறிவல்லா அல்ல யாரும் தொகுப்பு தீவல்லா உள்ள யாரா வெக்குன அல்லா துவா குறி இஹ்வானி வஹ்பாபி கராம் அல்லா தபாரக வ தஆலா குர்ஆன் மாதிரி குறிஞ்சி ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا الله تبارك وتعالى رسول صلى الله عليه وسلم راتي أولي ري عبادة قليب الله يي تهجد تولي الله يي كانوا قليلا من الليل ما يهجون والذين يبيتون لربهم سجدا وقياما إن بقون قيام الليل الباب الله تبارك وتعالى قرآن ما ذكر جديا فرز نواد بعد وين قيام الليل دي بتهجد النواس هسي ইবাদ জরিয়া মানুষকল বেশি কামিয়াব আল্লাহ লেরা কুরবত হাসিল করি পারে গুনা হাতা যেদিন আসে নিজেরা মাফ করে পারে জন্নত গলি বল্লা বলিয়ারে সামান তৈরি করি পারে আয় অনরার মন চুন্দা আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দোয়া গো হাদিস অনরারে ফুনা ইম খেলা আল্লাহ নবীরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়া আগর গুনাহ ফিসর গুনাহ বে গুম মাফ করে দি ইয়ার বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নিলা গলি রে তাহিদ নসরে আরা আরার খন গুনাহ মাফ নো খন কাং গুনাহ মাফ হই জানা জানি ইয়ার বাদে আরার গুনলে থাকি أبين عائشة رضي الله عنها أم المؤمنين بأن قرأت بخاري مسلم مجاهد حديث كان النبي صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتوتر قدماه رسول صلى الله عليه وسلم رأيت أولياء ربول بشيء بعد حتى رسول صلى الله عليه وسلم ورتم قل ديته قوي رب قل ديته قوي عائشة رضي الله عنها يهد فقالت يا رسول عائشة رضي الله عنها يا رسول الله لما تفعل هذا وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر يا نبي الله أنا يدنك لدو قرار يدد لنبالن باتي يريك لنوصر الله تبارك وتعالى يتوانا اگر قنا في سر قنا بكم اقول دي فلا يه ترسول صلى الله عليه وسلم حد أفلا أكون عبدا شكورا يا عائشة الله يجد تم يعاري نبي بناني آخر الأنبياء سيد الأنبياء خاتم الأنبياء بناني أنا أقول قنا في سر قنا بكم اقول دي تولي أنا আল্লাহ শুকরিয়া করন ওয়াজিব নে আয় আল্লাহ শুকরিয়া করে দিয়ে রে অবয়ান আল্লাহ ইয়ারে খুদুন নেমত দিয়ে এ নেমতিনের নেমত দিনের দাস এখন বদলা আয় আর দিনে ভারিম লেকিন আল্লাহ শুকরিয়া করি বল্লা উলিয়ারে আর রাচে উড়িয়ারে এবাদত করিম স অনরা বয়ান খুদুম মানুষের কল খতুলিল্লা বিয়ারাম আছে খতুলিল্লা বিয়ারাম খুদুম মানুষের কল আছে আল্লাহ ইয়ারে বেগুনের হেবাদ করিয়ে খুদুম মঞ্চে খাই জানো আল্লাহ চেন বার খর ফিজিনে ভরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়ারে বেগুন দিয়ে আলহামদুলিল্লাহ আর তো খন্দিল্লা করে আল্লাহ নেয়ামতের শুকরিয়া করা ওরে আল্লাহ হিয়ার বাদে আখওয়ানি ও আহবাবি কারাম আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাসে ফেলেও এবাদত গুজ্জি ইয়ার বাদে নিজের কৌলিও সবাই কেন কলের গরিবুল্লাহ বলিয়ারে তালিম দিয়ে আরব হাদিস মাঝে হেলা কুতুব সুন্নাহ মাঝে বেগু আসদিন হাদিস আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু ইহদে قال رسول الله صلى الله عليه وسلم ايها الناس افشوا السلام ও মানুষকল সালাম দাও সালাম কর দিব আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বেশি মানুষকল গলত করে সালাম দিয়া মাঝে হ্যাঁ সালাম আলাইকুম কো আর কে দাসে বানাতে ইশারা করে ডইলা বড়িল্লা সালাম আর ইসলামে সালাম এদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরইল দ্বারা জানাতে এগুলো ইশারা করিম ইশারা করিম দেহ ডিও তাতে গালে কেউ হওয়া বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এন হয়রা আতো সালাম খাওয়া বলবো ইয়ার বাদে ও আতো এমত তাম মানুষের কলরে খানা হাবন বুকা মঞ্জিরা খানা হাবন গরিব মঞ্জিরা খানা হাবন ফুয়ার জায়গা গানা গুছিরা খানা হাবন ইয়ার বাদে ওয়াসিলুল আরহাম এ গানা গুছিলে তাল্লুক করন ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম মানুষ গুঙ্গিলে যাতে রাতে উড়িয়ারে নওয়াজ ফরন তাদখুলুল জান্নাতা বিসালাম জন্নত মাঝে মাঝে বেশি আরাম সাদে গলি পারিবা জন্নত মাঝে বেশি শান্তি করি আরে জন্নত মা গলি পারিবা ইখওয়ানি ও আহবাবি কালাম আল্লাহ তবারক ও তালা ইয়া আরবে গুনরে তৌফিক দেব যে মঞ্চিত জন্নত মাঝে গলতে মনে হর যে মঞ্চিত বয়ান আল্লাহ শুকরিয়া আদা করতে মনে হর রাতে উড়ের নসরিয়ম জন্নত গলি বল্লা বলি আরে আহম আসবাবি যে অনরাস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইমাম মাদে বয়ান গজি আল্লাহ বলি কিফায়া বেশি বাইতে বাইতে হাম আফসু সালাম মানুষ কলার সালাম দন গরিব মঞ্জিরা হানা আবন বুকা মঞ্জিরা হানা আবন মা বাবার হানা আবন করন, এখানে উচিলে খানা আবন, ফঞ্জিন খানা আবন, ইয়ার বাদে এখানে উচিলে তাল্লুক করন। আজি আর এখানে উচিত তাল্লুক আর তো খন্দিল্লা দরবদর সোনা, আর এখানে উচিলে তাল্লুক খন্দিল্লা করি করি ওনারা খেয়াল করি সোনা। ওসল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম, রাতি উড়িয়ার নসত্য হর আর ফরজ নমাজ মাদ বাইন খন্দিল্লা গালি করি খন্দিল্লা ধরে থাকি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত গদি আল্লাহ উলারে আসনে রাসা দেখা দিকে তোমার রাতি উড়িয়ারে ইবাদত করো, ফয়চার ইবাদত করো, দুই রাহাত সারি রাহাত সর হাত হাত রাহাত আষ্ট রাহাত হিন্দা দশ রাহাত এগারো রাহাত দূর করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইয়াদে মা কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু লা ফি রমাদান লা ফি গায়রি আন 11 রাকা, আল্লাহ নবী এগারো রাহাতের বেশি রমজানাত রমজানের গায়ের মাঝে বেশ নোয়াজ ন হচ্ছ লেখিম ফুচ্ছ দিহি ইনের খন্দিরা লম্বা লম্বা করে হচ্ছ খন্দিরা সুন্দর করে হচ্ছ ইনের কাবির দ্বারা ব্যঙ্গরণে পারিম। ইয়ার বাদে জান্নাত মাঝে বেশি আসনে সাথে করি বললা থরি করি যে রাস্তা হয়ে যাবে কেন বলে আর এ সেরগান খান গরম এ সেরগান খান দিন অনারে হাদি জিম্মা দিকির করলাম। ইয়ার বাদে এ কেয়ামুল্লাইল দিবা আসিবা, আগস্ট জমানের মানুষ করলে ভালো ভালো মানুষ করলে কি হইতো ওদের কেয়ামুল্লাইল গুচ্ছ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে কেয়ামুল্লাইল আলাইকুম বি কেয়ামুল্লাইল ফা ইন্নাহু দাবু সালিহিন কবলকম, ইয়ারা গত যে মানুষ করে আসিল ভালো ভালো মানুষ তারা হতে কেয়ামুল্লাইল গিয়ে আল্লাহ এর কুরবত হাজির হইতো ও কুরবতুল্লাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুন লিসিয়াতি ওয়া মানহাতুন আন ইলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ইখওয়ানি ওয়া আহবাবিল কিরাম, রাতি উড়ি নওয়াসলন ইনুল বালা মানচির হাম, রাতি উড়ি নওয়াসলি আল্লাহর কুরবত হাসিল, রাতি উড়ি নওয়াসলি ওয়াই আইন মানুষ কলর গুনারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে ফেলে। চলে বয়ান ফরজ নমাজের বাদে আফযলুস সালাত আফযলুল আমাল এর কি নফলি ইবাদত কিয়ামুল লাইল আফযলুস সালাত ইবাদাত সালাতিল মাকতুবা আস-সালাতু ফি জাওফিল লাইল, রাতি উড়ি নওয়াসলন ইনদাস বেশি বালা হাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশি পছন্দ করে। হেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া শুরু তে কেনাগুর গুন যাইতো, ইয়ার বাদে মাদত তো উড়িয়ার আল্লাহ নবী লম্বা লম্বা লম্বা লম্বা নুয়াসিতো তাহিত নুয়াসল বেশি লম্বা করে আর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর আমরা বেগুনরে তাহিত নুয়াস করি বলা তৌফিক দোক। আজ ইয়ার সাইন নম্বর দরসম মাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিবা কিয়ামুল লাইল গিতো ইয়ান মুখতাসর করে বিয়াং গিলাম আসআল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ তুসর করে দি আল্লাহ ইয়ারে আমরা বেগুনরে তৌফিক দি বলা আর দুনিয়া মাঝে গো ভাই রোজ বিয়ারাম করে এখন বাইরে ইবাদত আল্লাহ ইয়ারে আমরা বেগুনরে হেফাজত করি বলা। আল্লাহু আলম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।